الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এ সূরা কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা, মাত্র তিনটি আয়াত, তাও আবার সংক্ষিপ্ত। এই সূরা নাজিল হওয়ার দুটি কারণ পেশ করে থাকেন মুফাসসিরিন। এই একটি কারণ সম্পর্কে পরে আলোচনা করব, আর এর আগের কারণ যেটি তা হচ্ছে সহিহ মুসলিমের রিওয়ায়া। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, এমনি মুহূর্তে হালকা একটু তার নিদ্রা আসল, মাথা ঝুঁকিয়ে যেমন একটু ঘুমালেন। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, তারপরে মৃদু হাসি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা তুললেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, মা আযহাকাক ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি হাসলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজিলাত আলাইয়া আনিফান সূরা, এই মুহূর্তে আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। তারপর বললেন, بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ترمني اي سورة نازل هيك سبحان الله العظيم. তারপর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর তার রাসূল বেশি জানেন। قال تخون الله رسول صلى الله عليه وسلم بلن فإنه نهر وعدنيه ربي عز وجل عليه خير كثير هو حوض ترد عليه أمتي يوم القيامة آنيته عدد النجوم فيختلج العبد منهم فأقول ربي إنه من أمتي فيقول ما تدري ما أحدث ما أحدث بعدك. الله رسول صلى الله عليه وسلم جهون صحاباتك پرسنو کر لن تم راكي جانو كوثر كي ترابل لن الله تر رسول بشي جانن ايتي تدر جواب چلو. الله رسول صلى الله عليه وسلم صحاباتك پرسنو کرتن وطا بجا گلو مازي مدد پرسنو کراو چيت چکنا দশ চলছে এই মুহূর্তে, আপনারা বুঝতে পেরেছেন আমরা কি বলি কিনা? হ্যাঁ, প্রমাণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি এই বিষয়ে জানেন বলবেন, ঠিক না? জানেন না বলবেন জানি না উপস্থিত সময়, উগ্রসি সময় তো আপনি বলবেন আল্লাহ রাসূল আলাম, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, তাই তারা কি বলেছেন আল্লাহু রাসূলু আলাম। এবারে কি ফাইন্নাহু নাহরুন ওয়াআদানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা খায়রুন কাসীর, কারণ এই আল কাউসার হচ্ছে একটি নদী, নাহর, যে নাহরের ওয়াদা আমার সাথে করেছেন আমার রব সুবহানাহু ওয়া তাআলা, এতে রয়েছে অনেক নিয়ামত আর অনেক কল্যাণ, অনেক খায়। তারপর বললেন হুয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, এটা হচ্ছে একটি হাউদ চৌবাচ্চা, যে হাউদে কিয়ামতের দিন আমার উম্মতেরা আমার কাছে আসবে পানি খাওয়ার জন্য। সুবহানাল্লাহ, এই এই হাউদের কাছে যেসব পানপাত্র থাকবে সব থাকবে, আদাদুন নুজুম, তারকারাজির সংখ্যার মতো এত সংখ্যা আমার কাছে এরকম পাত্র থাকবে, মানুষেরা ওখান থেকে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাত মুবারক দ্বারা তার উম্মতদেরকে পানি পান করাবেন এই হাউজের কিয়ামতের দিন। আর এই হাউজের পানি কোত্থেকে আসবে? ওই জান্নাতের নাহার থেকে, বুঝলেন তো? কারণ হাউজে কি পানি এমনি আছে না অন্য কোন লাইন থাকে? তো এটা হচ্ছে জরাসুই জান্নাতের, হ্যাঁ, জান্নাতের নদীর লাইন, ওখান থেকে পানি পড়ছে। আর এই হচ্ছে হাউদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ওখান থেকে পানি পান করবে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই জায়গায় জিজ্ঞেস, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা পানি পান করতে চাই? সবাই চান? তাহলে একটু হাত তুলেন, নামান, আমিও চাই। এবারে যদি চাই তাহলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে মানতে হবে। যেসব ইবাদত করব সব ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার নির্দেশ দিয়েছেন সে কাজ করতে হবে, যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে দূরে থাকতে হবে, যেসব আমল করা ওয়াজিব সেগুলো আমল করতে হবে, পালন করতে হবে, আর যেসব কাজ হারাম ওগুলো থেকে দূরে থাকতে হবে। যেসব কাজ চাই তা ইবাদতের ক্ষেত্রে হোক, চাই মুআমালাত মুআশারাত লেনদেনের ক্ষেত্রে হোক, চাই মানুষের সাথে উঠা বসার ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যাবতীয় কাজে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। একথা কেন বললাম? আপনাদের থেকে এই ওয়াদা বা অঙ্গীকার নেওয়া হল কারণ সামনে আসছি হাদিস, শুনেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়ুখতালাজুল আব্দু মিনহুম, এমনি মুহূর্তে এক ব্যক্তিকে এক বান্দাকে আমার কাছে আসতে বাধা প্রদান করা হবে, তখন আমি বলবো রাব্বি ইন্নাহু মিন উম্মতি, হে আমার রব, এটা তো আমার উম্মত। সুবহানাল্লাহ, কি বলবেন? হে রব, রাব্বি, ও মাই রব, তাই না? ইয়া রাব্বি, আয় রব, এটা আমার উম্মত, ওকে বাধা দেয়া হচ্ছে কেন? তখন এই হাদিসে সরাসরি এরকম বলছেন, ফায়াকুলু মা তাদরি মা আহদাসা বাদাক, তুমি জানো না তোমার পরে সে কি জিনিস, কি কি জিনিস বা কি কি আমলের নতুন ভাবে আবিষ্কার করেছে। তাহলে এটা কি হচ্ছে? বেদাতি, তাই না? এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কি? বেদাতি। তাহলে নিজ পক্ষ থেকে যে আমল করা হবে এটা হবে বিদআত, দলিল ছাড়া যে আমল করা হবে এটা হবে বিদআত। আপনি বলবেন না বড় আলিম বলেছে, নাউযু বিল্লাহি মিন যালিক, বড় বিদ্বান বলেছেন, বড় বিদ্বান দলিল আমাদের জন্য না আমাদের দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন নতুন কত বিদাতের আবিষ্কার হয়েছে, আর মানুষেরা যখন বুঝে এই বিদাত ওই বিদ্বান বলে, এটা করলে দোয়া কবুল হয়, ঠিক না? ওই যে বুখারী খতম আনুষ্ঠানিকভাবে যেটা করা হয়, আবার লোকজন অ্যানাউন্সমেন্ট করে লোকজনকে জড়ো করা হয়, তাদের ধারণা বুখারী খতম করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এই ধারণা কে সামনে রেখেই তো করে না অন্য কোনো ধারণা, জিজ্ঞেস করবে বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলী হাদিস পরে সংকলন করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা কি এরকম হাদিস পরে দোয়া করেছেন কোন জায়গায় আছে? আল্লাহ রসুল সাহাবাগণ করেছেন, নবীর সাহাবাগণ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাহাবাগণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাহাবাদের সাহাবাগণ করেছেন, এর কোন প্রমাণ নেই। আমার যা মনে হয় ইমাম আবু হানিফা থেকেও তার প্রমাণ নেই, ইমাম শাফি থেকেও তার প্রমাণ নেই, ইমাম আবু হানিফা ইমাম মালিক থেকেও প্রমাণ নেই, ইমাম আহমদ বিন হাম্বল থেকেও প্রমাণ নেই। আচ্ছা এরা ইমাম বুখারীর আগে না পড়ে আর বলেন আপনারা, আগে না পড়ে আর? আচ্ছা বললেন আগে, তাহলে যারা বলেন আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, ইমাম আবু হানিফা তো আমল করেননি, করেছেন বুখারি? বুখারি ছিল। আর আমি বললাম বুখারি কেন, কিছু হাদিস তারা পড়ে এরকম দোয়া করেছেন যে নবীর হাদিস, তারপরে দোয়া করলে দোয়া কবুল হবে, এরকম প্রমাণ নাই। এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা উদাহরণ দেখালাম মাত্র, এর থেকে আপনারা আরো নেবেন। নাম নিলেন অমুক বড় মুহাদ্দিস, আর কাজ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বাংলাদেশে গিয়ে চাপের সম্মুখীন হয়ে বা ইন্ডিয়ায় গিয়ে চাপের সম্মুখীন হয়ে বেদাত করবেন না, বেদাত করবেন? এখন কি আগের জমানা? মানুষ আজ স্বাধীন থাকতে চায়, পৃথিবীতে যে কোনো জায়গায় আছে স্বাধীনতা নিয়ে এই মানুষেরা বিচরণ করছে। যদি কোন রাষ্ট্রে স্বাধীনতা না থাকে তাহলে এই অবস্থায় যারা মুখ খুলে কথা বলতে পারছে না তাদেরকে মজলুম মনে করা হয়, উপস্থিত সময় মনে করা হয় কিনা? হক বলতে পারবেন না আর বসে থাকবেন। নাস্তিকরা নাস্তিক্যবাদ চর্চা করতে পারছে, কাফিররা কুফরি চর্চা করতে পারছে, মুশরিকরা শিরক চর্চা করতে পারছে, বেদাতিরা বেদাতি চর্চা করতে পারছে, ফাসিক ফুজ্জাররা ফাসিকি আর ফাজিরি চর্চা করতে পারছে, আর আপনি কোরআন আর সুন্নাহর চর্চা করতে পারেন, করবেন, এক্ষেত্রে বাধা আসে, এটা কি হতে পারে? আমি শুনে অবাক, যখন কোন এক বিদ্বান থেকে শুনলাম তিনি বলছেন উপস্থিত সময়ে বিভিন্ন মসজিদে দেখা যায় হঠাৎ করে ছেলেরা ইমাম সাহেব বলছেন ওয়ালাদ্বালীন, আর তারা জুড়ে বলে উঠে আমিন, এটা নাকি নতুন একটা ফিতনা? আপনারা কি এটা নতুন ফিতনা না? এটা নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক বলছি, হকের জন্য যারা হক বলে যাচ্ছে পৃথিবীর বুকে যদি তারা নিয়ত খালিস হয় তাহলে সব পাবে, আর যদি নিয়ত খালিস না হয় সব নষ্ট হয়ে যাবে। জুড়ে আমিন বলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুড়ে আমিন বলেছেন, সাহাবায়ে কেরাম নিজে জুড়ে আমিন বলেছেন, খুলাফায়ে রাশিদিন জুড়ে আমিন বলেছেন, এমনকি তুমি যে ব্যক্তি বলেছ, তোমার মুহাদ্দিসিন যারা, তারাও বলেন এটাও সুন্নত এটাও সুন্নত। কিন্তু তারাও বলেন, যারা বিজ্ঞ আলেম, কোন বিজ্ঞ আলেমের নাম নিব না এখানে আমি উপস্থিত সময়ে, আমি তাদের কথাই বলছি, আমি তাদের বই পুস্তক পড়েছি, অনেক পড়েছি, আরো পড়ব। কোন এক বিদ্বান মুহাদ্দিস তিনি বলেছেন উভয়টাই সুন্নত, কিন্তু আমরা হানফি মাযহাবের লোক এইটা তরজিহ দেই। আমি বলি, যেহেতু তারা বলছেন উভয়টাই সুন্নত, তাহলে তার মনীষীদের দৃষ্টিতেই ওইটা হচ্ছে সুন্নাহ, শূন্য কিনা? কিন্তু তারা এটাকে অগ্রাধিকার দেয়, তাহলে এটা কি ফিতনা হলো? তোমার মনীষীদের উক্তি মোতাবেক এটা ফিতনা না। আমি বলি, এর এটা কিরকম ফিতনা হতে পারে, যে আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত, তারা সুন্নত প্রচার করছে, আর এটা হবে ফিতনা না এটা হবে সুন্নত চর্চা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, এরকম কথায় আপনারা কর্ণপাত করবেন না, এদের কথা শুনবেন না। যেটা হাদিসে স্পষ্ট এসছে, সহি আহাদিস দ্বারা প্রমাণ, এটা কখনো ফিতনা হতে পারে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, বলেছেন فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه। ইমাম যখন ওয়ালাদ্দালিন বলে তখন তোমরা আমিন বলবে। অন্য ফর্মে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবে, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহসমূহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাদেরকে কৃপণ বানাবেন কেন? আমরা জুড়ে বলবো আমিন, বলুন ইনশাআল্লাহ। নবীর সুন্নাহ যারা জিয়ে রাখার চেষ্টা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত যারা প্রচার করার চেষ্টা করছে, তারা ইনশাআল্লাহ যারা এই আমল করবে তাদের সমান সওয়াব রব্বুল আলামিনের পক্ষ থেকে এক্সট্রা ভাবে পাবে ইনশাআল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত চর্চা করুন সবাই ইনশাআল্লাহ। আরো অনেক কথা আছে, আমি একটা উদাহরণ দিলাম এই দর্শে মাত্র। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে আসবে হাওয়াদে কাউসারের পানি পান করার জন্য, ফেরেশতাগণ তাকে বাধা প্রদান করবেন, আসতে পারবে না। যখন আসতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও তো আমার উম্মত, আপনারা বাধা দিচ্ছেন কেন? তাই না? তিনি দেখবেন ও তার উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিরকম কিরকম চিনবেন, ওজুর অঙ্গগুলি দেখে, ওজুর অঙ্গগুলি দেখে। কাল কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ওজুর অঙ্গগুলি উজ্জ্বল থাকবে, চমকালো থাকবে, জমকালো থাকবে। সুবহানাল্লাহ। এগুলো দেখবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন। এবারে বোঝা গেল সে নামাজি ছিল, ছিল কিনা? বোঝা গেল সে ওযু আদায়কারী ছিল, কিন্তু বেদাত করত, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়াদে কাউসারের পানি সে পান করতে পারছে না। তাই শুধু নামাজ পড়লে হবে না বেদাত থেকেও বাঁচতে হবে? নামাজ পড়লে হবে না শিরক থেকেও বাঁচতে হবে? নামাজ পড়লে হবে না কবিরা গুনাহ থেকেও বাঁচতে হবে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে, কারণ এই হাদিসটি বিভিন্নভাবে উল্লেখ হয়েছে, কোন এক জায়গায় তিনি বলেছেন এর মধ্যে যারা কবিরা গুনা করে তারাও সামিল। যারা কবিরা গুনা করে মানে কোন কোন আলিমের উক্তি পেশ করেছেন, শুধু বেদাত নয়, বেদাত কবিরা গুনা কিনা? আল্লাহর নাফরমানি, জিনা, বেবিচা, মদ খাওয়া, ঘুষ খাওয়া, চুকলি করা, সুদ খাওয়া ইত্যাদি, এগুলা কি কবিরা গুনা কিনা? যারা কবিরা, বিশেষ করে ফাসেক, যারা ফাজের স্পষ্টতম স্পষ্টতর, ওরা কোন এক উক্তি মোতাবেক ওরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়াদে কাউসারের পানি থেকে কাল কিয়ামতের দিন বঞ্চিত থাকবে। তাই আমরা ইনশাআল্লাহ বেদাত করবো না, আর আরেকটা গুন্ডা শিরিক তো করবেনই না, শিরিকের পর দ্বিতীয় নম্বর বেদাত, আরেকটা গুন্ডা কবিরা গুনাহ। বাঁচার চেষ্টা করবেন? আমি এখন উদাহরণ দিব না, বুঝতে পারছেন, কিন্তু আপনারা নিজেরাই বুঝেন, অনেকটা নিজেই বুঝো, কিন্তু শুধু বুঝলে হবে না, মানতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান। দেখেন এই যে কাউসার, এই কাউসার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুনান তিরমিজিতে এসেছে, শেখ নাসিরুদ্দিন আলবানী মিশকাতুল মাসাবিহের 5641 নম্বর হাদিসে তিনি একে সহিহ সাব্যস্ত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হল, মাল কাউসার, কাউসার কি? قال ذاك نهر اعطانيه الله يعني في الجنه الله اكبر اشد بياضا من اللبن واحلى من العسل فيها طير اعناقها كاعناق الجزر قال عمر ان هذه لناعمه قال رسول الله صلى الله عليه وسلم اكلتها احسن منها ইমাম তিরমিজি উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন গরীব, শেষ পর্যন্ত তার আলোচনা শেখ নাসিরুদ্দিন আলবানী হাসানুন সহিহ সাব্যস্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাউসার বলছেন এটি হচ্ছে একটি নদী, নাহর, যে নাহর রব্বুল আলামিন আল্লাহ আমাকে দান করেছেন, এটা কোন জায়গায়? জান্নাতে। তাইলে হাওয়াদে কাউসার একটা আর জান্নাতের নদী আরেকটা, দুইটা না? আর ওই হাওয়াদে কাউসারের পানি পড়বে কোথা থেকে? ওই জান্নাতের নাহর থেকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বলছেন আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধ যেভাবে সাদা হয় এর থেকে আরো বেশি সাদা হবে ওই জান্নাতের ওই যে নাহর, কাউসার নাহরের পানি। সুবহানাল্লাহ। যারা বুঝে গেল, লেবেন আসলে আরবি ভাষায় দুধ না, দই। দই দই হওয়ার পরে রং পাল্টায়, দুধ একটা, আর যখন দই হয় তার মধ্যে বেশ কম হয় কিনা? তাহলে আসল কোনটা? লেবেন। লেবেন মানে দুধ, দই বলবেন না। এরপরে ওয়া আহলা মিনাল আসাল, মধু থেকেও আরো বেশি মিষ্টি। আমরা এখানে খুঁজে খুঁজে পাই না মধু, হয়তো আপনি বলবেন কাশ্মীরি মধু ভালো, আর না হয় বলবেন আপনারা বাঙালি সুন্দরবনের মধু ভালো, খুঁজে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় আছে মৌচাক আপনাকে দেখিয়ে দে, হ্যাঁ বাংলার অবস্থা বুঝলি তো, বাংলাদেশে একদম হুবহু, আরেকটা বলে না না এটা আসল মৌচাক না, তো এটা অন্যটা, এমনি দিয়েছে কিন্তু আসলে চিনি মিশ্রিত মধু, ঠিক না? ঠিক। আচ্ছা আমি বললাম বেজাল বেজাল বিহীন মধু বর্তমানে পাওয়াটা দুষ্কর। আচ্ছা এত ছোট্ট, যদি আসল মধু আপনি পেয়ে যান, আছে আলহামদুলিল্লাহ, আমি বলিনি যে দুষ্প্রাপ্য বলিনি, বলেছি দুষ্কর, পার্থক্য আছে কিনা? তাহলে পাওয়া যায় আসল মধু, খেলে কতটুকু ইন্টারেস্ট, শরীরের জন্য কতটুকু ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মধুর মধ্যে শিফা রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কয়েকটি জিনিসের শিফা, এর মধ্যে একটা হচ্ছে মধু। কোরআনে করিমে নিজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ফিহি শিফাউ লিন্নাস। সুবহানাল্লাহ বিহামদি, মধুর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে। তাহলে মধু থেকেও আরো বেশি মিষ্টি হবে, আরো বেশি সুপেয় হবে, আরো বেশি খাবার যখন খাবেন আপনি আরাম পাবেন ওই পানি পানি খেয়ে। কোন পানি? জান্নাতের কাউসার নদীর পানি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, জান্নাতি বানাও, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মুবারক, হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দাও, জান্নাতে গিয়ে জান্নাতি নহরের সেই কাউসার নদীর পানি পান করার তৌফিক দাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা তায়রুন আনাকুহা কাআনাকিল জুজুহ, এই নদীতে এমন এমন বড় বড় পাখি যেগুলোর ঘাড় ওই উটের ঘাড়ের মতো, তাহলে পাখিটা কত বড় হয়। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ওই যে যারা নেটবেট দেখেন, দেখছেন বিশাল বিশাল এক একটা পাখি হরিণ পর্যন্ত শিকার করে তুলে উড়িয়ে নিয়ে যায়, দেখেছেন আপনারা? দেখেননি? হরিণ পর্যন্ত নিয়ে যায়, সুবহানাল্লাহ। এটা ওই ইয়েতে দেখা যায়, নেটে দেখা যায় কি বাস্তব, আল্লাহ আলাম মনে হয় সত্য হবে, সত্য নাকি এটা ভাই? আপনারা যারা দেখেছেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জান্নাতে যে পাখি হবে সে পাখি কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাকুহা মানে তাদের ঘাড়, এইসব পাখিদের ঘাড় হবে আনাকিল জুজুর, জাজুরের বহুবচন, জাজুর মানে কি উঁট। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইন্না হাযিহি লানাইমা, এটা খাবারে খুব মজা তাই না, আর খুব নরম, খুব নরম তাই না, গোশ যত নরম হয় তত ভালো হয় কিনা। এই জন্য এখানে আপনারা দেখছেন আমরা সৌদিতে আছি, হাসি বুঝি, হাসি কাকে বলে? উটের বাছুরকে, তাই তো, ছোট বাছুর, ছোট, হ্যাঁ, তার গোশ কিরকম, খুব মজা। তাহলে বড় উটের, আমি ইদানিং কিনেছি এই জন্য বলছি, বড় উটের গোশ এক কিলো হচ্ছে 17 রিয়াল 18 রিয়াল এরকম, আর ওইটা বলছে 40 রিয়াল হাসি। সেদিন এক জায়গায় দেখলাম, ও বলছে এখানে পাওয়া যায় 30 রিয়ালে হাসি কিলো 30 রিয়াল লিখা, তাহলে বোঝা গেল হাসির কত ইজ্জত। হ্যাঁ, আর এর গোশটাও খুব মজবুত। যদি এরকম হয় তাহলে পাখি, যদি ভালো এরকম পাখি হয় পাখির গোশত, তাহলে কত মজা হবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যদি যান, হ্যাঁ দা, ওই নদীর পাড়েই থাকে এইসব পাখি, ওগুলি খাবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে কয়দিন পাখি খেয়েছেন একটু হিসেব করো, মাছ তো অনেক খেয়েছ, পাখি কয়দিন খাচ্ছ? অনেক জায়গায় পাওয়াই যায় না পাখি, ঠিক না ভাই? আগে আমরা ছোটবেলা পেতাম, হাটে ঘাটে মাঠে যে কোনো জায়গায় পাওয়া যেত, এখন পাওয়া যায় না, মনে হচ্ছে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে সব জায়গায়। আগের লোক গরিব ছিল, কিন্তু রব্বুল আলামিন সব দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন পয়সা আছে কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে না। আগে মানুষ গরিব ছিল, মাছে নদীতে পুকুরে, না নদীতে পুকুরে সব জায়গায় মাছ পাওয়া যেত, বড় মাছ, ছোট মাছ, চিংড়ি মাছ, ভালো মাছ, হ্যাঁ সবই। এখন কয়টা পাওয়া যায়? হায় রে হায়, ইলিশ মাছ কত মজা, এখন কতটা পাচ্ছেন? আর আমি যে এলাকার মানুষ ওই এলাকায় আমাদের নদীর নদীর ইলিশ মাছ খুব ভালো, বুঝতে পারছেন? এর মতো তুলনা হয় না আপনাদের ওই ওই ইলিশের, পদ্মার ইলিশের কোন তুলনা হয় এই ইলিশের সাথে। আমরা খেয়েছি ছোটবেলা, কিন্তু এখন পাওয়া যায় না, একটু পাবেন না হয়তো সারাদিন এরকম চক্কর দিয়ে জাল মেরে, জাল নিয়ে এরকম নৌকারা জাল নিয়ে শিকার করে না, এখন আর পাওয়া যাবে না, সারাদিন চক্কর দিন। আল্লাহ আলাম, আল্লাহ আগে রহম করত বেশি মানুষের উপর। হ্যাঁ, ওদের নিয়ত ছিল ভালো, খুলুস ছিল ভালো, যার ফলে আল্লাহ দিতেন তাদেরকে। এখন পয়সা হয়েছে, টাকা পয়সা জিয়াদা, কিন্তু হচ্ছে কি ফ্রিজের জিনিস খেলেন, খেলেন তো ফ্রিজের ভালো সব জিনিস খাচ্ছেন, টাটকা জিনিস পাওয়া যায় না, যার ফলে গ্যাস্ট্রিক আর যায় না। সত্য বললাম না মিথ্যা? আমি বললাম অসুবিধা নেই, আমার তো বয়স 40-এর উপরে, ঠিক না, আমার অসুবিধা নেই, আমার গ্যাস্ট্রিক হতে পারে। ওকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, বলে 20, বেশ কিছু না, 22, বেশ কিছু না, 25, কিন্তু গ্যাস ছাড়ে না। সত্য না মিথ্যা? কারণটা কি? ওই ফ্রিজের খাবার, টাকা পয়সা গরিবরা বুঝে না, আল্লাহর দিকে রুজু করো, রব্বুল আলামিন তোমাদেরকে সব সময় টাটকা জিনিস খাওয়াবে ইনশাআল্লাহ। আর আমরা যারা মুসলমান, দুনিয়াতে যদি টাটকা না খেতে পারি, জান্নাতে পাব। এই জান্নাতি নাহারের ইয়ে খাবেন আপনি ইনশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলছেন, এত সুন্দর এত ভালো পাখিগুলি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকালাতুহা আহসানু মিনহা, যারা এই পাখিগুলি খাবে ওরা কিন্তু এই সব পাখি থেকে আরো অনেক সুন্দর আর অনেক ভালো। সুবহানাল্লাহ। যদি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতি কাজ করো। আমাদের বিশ্বাস জান্নাত আছে, নাস্তিক তো না, বেঈমান তো না, কাফির তো না। কাফির মারা গেলে আর উঠবে না, তাদের বিশ্বাস। ও কাফির চিরকাল জাহান্নামে যাবে, আর আমাদের আকীদা বিশ্বাস, আমরা মরবো আবার উঠবো, রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন আবার তুলবেন, তখন আমাদের খাতা কুচুরি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এবারে যখন আল্লাহ মাফ করবেন, আমাদের আশা, মাফ করবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আর আমাদেরকে জান্নাত দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে আমাদেরকে জান্নাত রাখো। ওমান ইয়াতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআ আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما جرى الله أنغت كربي رسول الله أنغت كربي ترى قيامة الدين نبي دي شاتي تقبي صديق دي شاتي تقبي شهيد دي شاتي تقبي الله نيك بندا دي شاتي تقبي اباري سموست نيك بندا دي پرثان كي بولين বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমরা থাকব ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আমরা তাকে দেখব ইনশাআল্লাহ, তার ডান হাত মুবারক দ্বারা হাওজে কাউসারের পানি পান করব। কিন্তু কথা হচ্ছে, শিরিক বেদাত আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে। বিশেষ করে শিরিক তো একটু, তারপরে কোনটা বিদাত, কবিরা গুনাহ থেকেও বাঁচবো, তাইলে ডাইরেক্ট হয়ে যাব, ঠিক না? কারণ আল্লাহ বলেননি যে আমি সবাইকে মাফ করে দিব, বলেননি। আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা তাকে আমি মাফ করব। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে ওয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা, না মা দুন যালিকা লি জামিউল উম্মাহ, বলেননি কিন্তু, বল লিমান ইয়াশা, যাকে চান তাকে মাফ করবে। তাই আমাদের উচিত আমরা কবিরা গুনাহ থেকে বাঁচবো, কিন্তু কিছু হয়ে যায় সাথে সাথে রব্বুল আলামিনের দিকে তওবা করে ফিরে আসবো। কিন্তু আমি বলছি, আমি তো জানি না, আপনি একটা গুনায় লিপ্ত আছেন, বললেন কোন সময় আরো এক বছর পর গুনাহ ছাড়বো, হবে যদি এর ভিতরে মৌত আছে? আপনি হারাম কামাই করেন, ঠিক না? হারাম কামাই বলছে, হারাম কামাই করছি, তা অসুবিধা নেই, এই তো আরো কিছুদিন পর দুই তিন মাস পরটা ছেড়ে দেবো, বলে কিনা কেউ কেউ বলছে একটা বিল্ডিং করেন তারপরে ছেড়ে দিব। একবার একজন ভালো একজন লোক, সুবহানাল্লাহ, আলেম, তিনি গড়বড় করে কামাইয়ের মধ্যে ত্রুটি আছে, আমাকে একজন বলল, তিনি নাকি বলেছেন আমি একটা মসজিদ আর একটা মাদ্রাসা দেওয়ার পরে এটা ছেড়ে, কি বলে জানেন, একটা মসজিদ আর একটা মাদ্রাসা দেওয়ার পরেই এই ব্যবসা এটা ছেড়ে দিব, কারণ এর মধ্যে সন্দেহ আছে। সুবহানাল্লাহ। আপনি কি বলেন, এটা ঠিক হলো? তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কোটি কোটি টাকা দিয়ে তুমি কোটি কোটি মাদ্রাসা বানিয়ে দাও হারাম পয়সা দিয়ে, কোন কবুল হবে? বরং এর বদলে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ আহাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আরেকটি হাদিস শুনেন, এই কাউসারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসার জান্নাতের একটি নদী। قال فقال النبي صلى الله عليه وسلم رأيت نهرا في الجنة حافتاه قباب اللؤلؤ, আমি জান্নাতে একটি নদী দেখতে পেলাম যার দুই কিনারায় দুই পার্শ্ব দেশে কুবাবুল লুলু, মানিক মুক্তা আর মুতির তাবু রয়েছে, সুবহানাল্লাহ, কিসের তাবু? মুতির তাবু, মুতি বুঝেন তো, মুতি মানিক মুক্তার তাবু, সুবহানাল্লাহ। কি বলেন, নদীর পাশে যদি কোন রকম করে একটা কুড়েঘর বানিয়ে যদি আপনি থাকেন, আর এরকম স্বচ্ছ পানি নদী হয়, কোন রকমের দূষণ বলতে তার মধ্যে নাই, তাহলে আপনি কি মনে করেন মুমতাজ বলবেন কিনা? কক্সবাজারের সেই সমুদ্র তীরে যদি আপনার বাড়ি হয়, একটা বিল্ডিং করতে পারেন, তাহলে আপনি কত বড় ধনী হয়ে গেলেন, আর কত বড় মানে সচ্ছল হয়ে গেছেন, কত বড় সুখী হয়ে গেছেন, তাই না? আর ওই নদী দেখছেন মাঝে মধ্যে কিরকম জলোচ্ছ্বাস আসে, তখন কি কোথায় নিয়ে যাবে? তবুও বলে না আছে। আচ্ছা, এবারে জান্নাতি নদী, জান্নাতি নদীর পার্শ্বে মানিক মুক্তার রয়েছে তাবু, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নহর হচ্ছে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে দান করেছেন। বলছেন ওই সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এরকম, আমি যখন দেখলাম একটি নদী তার দুই পার্শ্বে দুই কিনারায় রয়েছে ওই রকম লুলুয়ের কুবাব, কুবাব মানে খিয়াম, খাইমা, তাবু, আমি দেখলাম, আমি বললাম মা হাযা ইয়া জিব্রিল, হে জিব্রিল এটা কি? তখন জিব্রিল আলাইহিস সালাম বললেন, হাযাল কাউসারু আল্লাযী আতাকাহু আল্লাহ, এই হচ্ছে ওই কাউসার নদী, কাউসার নাহর, যে নাহর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়েত আছে, লাম্মা উরিজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আস-সামা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে চড়লেন উপরে ওই মিরাজ রজনীতে, তখন তিনি বলছেন, আতাইতু আলা নাহরিন হাফাতাহু কুবাবুল লুলু আল মুজাওয়াফ, একটি নদীতে আসলাম যার দুই কিনারায় মুতি মানিক মুক্তার সেই তাবু, আর কি মুজাওয়াফ মানে গর্ত করা, খুদাই করা, খুদাই করা মানিক মুক্তার তাবু, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি বললাম হে জিব্রিল এটা কি? তিনি বললেন হাযাল কাউসার, হাদিসের শেষ অংশে বলছেন, ওতামামুল হাদিস, ফাযরাবতু বিয়াদি ইলা মা ইয়াজরি ফীহিল মা ফাইযা মিসকুন আগফার, আমি ওই সময় যে জিনিসের উপর দিয়ে পানি প্রবাহিত আছে তাতে আমি একটু হাত লাগালাম, ওই সময় আমি দেখলাম তা থেকে মিস্ক আগফার, মিস্ক এমন মিস্কের সুগন্ধি বের হচ্ছে যার থেকে শুধু সুগন্ধি বের হয়, সুগন্ধি বের হয়, সুবহানাল্লাহ। আমি বললাম হে জিব্রিল এটা কি? তিনি বললেন হাযাল কাউসারু আল্লাযী আতাকাহুল্লাহু আযা ওয়াজাল, এই হচ্ছে ওই কাউসার যে কাউসার রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, সুবহানাল্লাহ। এই গেল শুধু কাউসারের ব্যাখ্যা, তাই না? তাহলে সময় যেহেতু কমে গেছে, শুধু আমি কাউসারের এই আয়াতের তরজমা করব, আর এর ব্যাখ্যা আগামী সপ্তাহে আবার মাররা থানিয়া ইনশা আল্লাহ। কিন্তু আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম আছে বাইরে, দরকার হয় এই হবে ইনশা আল্লাহ তাআলা, একটু পরে প্রোগ্রাম সম্পর্কে আলোচনা হবে। রব বলছেন, إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। সবাই জানেন কারো ঘুম আসেনি, মাশাআল্লাহ, মুমতাজ, জান্নাতে যাওয়ার কথা শুনেছে তো ঘুম আসেনি, তাহলে আমি অনেক সময় বলে খালাস সব ঘুম আসলে এটা এদিকে সেদিকে দাও, তো আজকে কেউ দেখলাম তো ঘুমাতে, কাউকে দেখলাম জিমাতে, আমি দেখছি তো আলহামদুলিল্লাহ বলি সবাই আল্লাহ শুকর, তাহলে বুঝা গেল আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের আগ্রহ আছে, তাহলে এখানেও ঘুম আসবে না, কিয়ামতের দিন আর ঘুমাবো না ইনশাআল্লাহ, কারণ জান্নাতের জন্য ঘুম বাদ দিয়েছি, তাই না? আর জান্নাতিরা জান্নাতে গেলে ঘুম নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাউমু আহুল মউত ওয়া নাউমু আহলুল জান্নাহ, ঘুম হচ্ছে মৌতের ভাই। ঘুম কিসের ভাই? আপনি যখন ঘুমান তখন কিছু বুঝতে পারেন? একজন যদি আপনার গলায় ছুরি লাগে কি বুঝবেন? বুঝবেন একটা কথা বললাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নওম হচ্ছে মউতের ভাই, লা ইয়ানামু আহলুল জান্নাহ, সুবহানাল্লাহ, জান্নাতীরা জান্নাতে ঘুমাবে না। اللهم انا نسالك جنه الفردوس اللهم انا نسالك جنه الفردوس اللهم انا نسالك جنه الفردوس যখন জান্নাত চাইবেন আল্লাহর কাছে তখন জান্নাতুল ফিরদাউস চাইবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতের কথা ভিক্ষা করো আল্লাহর কাছে চাও তখন জান্নাতুল ফিরদাউসের কথা বলো, কারণ জান্নাতুল ফিরদাউস এটা হচ্ছে অন্য সব জান্নাতের উপরে, আর এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হচ্ছে রব্বুল আলামিন দয়াময়ের আরশ, সুবহানাল্লাহ বিহামদি। আর ওই জায়গা থেকেই, ওই জান্নাতুল ফিরদাউস থেকেই অন্য সব জান্নাতে খাবার দাবার সবকিছু সাপ্লাই দেওয়া হয়, সুবহানাল্লাহ। তাহলে কোন জান্নাতে যেতে চান? জান্নাতুল ফিরদাউসে যেতে চান? যদি যেতে চান তাহলে জান্নাতি কাজ করবেন, সেন্টারে আসবেন, লোকজনকে আরো দল দল করে নিয়ে আসার চেষ্টা করবেন, শুধু নিজে বসলে হবে না, জান্নাতের পথ দেখানো উচিত। এবারে আপনি যখন নিজে জান্নাতের পথে আছেন আরেকজনকে পথ দেখালেন, রব্বুল আলামিন বলবে আমার বান্দাকে আমি বঞ্চিত করব না, যেহেতু সেই আশাই অগ্রসর হয়েছে তাই আমি কখনো আমার জান্নাতুল ফিরদাউস থেকে বঞ্চিত করব না, তাকে আমি অবশ্য অবশ্যই জান্নাত দান করব ইনশাআল্লাহ। আপনি আসলেন এখানে পড়ার জন্য, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি জ্ঞান শিকার জন্য কোনো পথ অতিক্রম করে রব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে চাই, অতএব আমরা অগ্রসর হই, আরো লোকজনকে নিয়ে আসি। আচ্ছা এসেন শুনেন তরজমা, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আর এই কাউসার ব্যাখ্যা আপনারা শুনলেন, এখন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন আল কাউসার মানে হচ্ছে বহু কল্যাণ, এক দুই কল্যাণ না, তাই বহু কল্যাণ। আগামী সপ্তাহে বহু কল্যাণের ব্যাখ্যা আসবে। এরপর বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন। কার জন্য সালাত? একমাত্র ফসল্লি লিরব্বিক, একমাত্র আল্লাহর জন্য সালাত, আল্লাহকে ভয় করে সালাত। আপনি যদি সালাত পড়েন এজন্য যে অমুক কোম্পানি বা অমুক মুয়াসসা, অমুক প্রতিষ্ঠান, অমুক প্রপেগেশন সেন্টার, অমুক দিনী সেন্টার, ওরা হজে নিবে না যদি নামাজ না পড়ি, তাই নামাজ পড়লেন, বলেন কি এই নামাজ কবুল হবে? কারণ এটা হজে যাওয়ার জন্য 5000 রিয়াল লাগে বাবারই, ঠিক না? আর আগামী বছর তো আরো বেশি, গত বছর দেখেছেন কত পয়সা, তাহলে আগামী বছর কত হবে? কারণ আপনি হয়তো বলতে পারেন না না আগামী বছর আর কমবে, কিরকম কমে, কোন জিনিস বাড়লে কমে নাকি? কোন দিন কমে আমি তো দেখিনি, তো শুধু বাড়ছেই বাড়ছে, বলছে স্টপ অবস্থা বাড়ছে না। এখন দেখা যায় প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেড়ে গেছে, এই সৌদিতেই দেখছেন আপনারা, এত বেড়েছে আমি কল্পনাই করতে পারি না কোনো কোনো সময়, এক বছরের ভিতরে অনেক বেড়ে গেছে। আবার কেউ কেউ বলে সরকারের পক্ষ থেকে নির্দেশ দিন দাম বাড়াবো না, কিন্তু বেড়ে যাচ্ছে, আমরা কি করবো এরকম বলছি, বললাম আলম কোন কোন ব্যবসায়ী। তাহলে আপনি সালাত পড়বেন আল্লাহর উদ্দেশ্যে, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। যারা সেন্টারে আসে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত সময় দিয়ে পেপার একটা দিয়ে বলে যাও ইমামের কাছ থেকে দস্তখত দিয়ে আছে তুমি নামাজ পড়ো বলে, কিন্তু তুমি জানো তুমি নামাজ নিয়মিত পড়ো না, ইমামের কাছে গেলে সব ইমাম তার সমান না, সে মনে করে জাহিল ইমাম, কিন্তু মূর্খ, কিছু বলে বুঝে না, বলে হ্যাঁ আমার কাছে এসছে আমার পজিশন বেড়েছে আমি দিয়ে দিই একটা দস্তখত, এরকম আছে কিনা? জাহিল জাহিল ইমাম বুঝেন তো, ইমাম জাহিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে বলে আমার পজিশন বেড়েছে, ও তো আমাকে চিনে এসছে, হ্যাঁ আমার ইজ্জত বেড়লাম, হ্যাঁ নামাজ পড়ে ইসল্লি, অথচ হয়তো চার উকুতি পড়ে না, পাঁচ উকুতি পড়ে না, কোন এক ভাই আমাকে বলেছে একে আমি মনে কখনো দেখিনি এই মসজিদ নামাজ পড়তে, আমাদের ইন্ডিয়ান ভাই, একবার দুইবার কয়েকবার ইন্ডিয়ান ভাই মুত্তাহিদ, মাশা আল্লাহ, আল্লাহ তাকে যে জায়গায় দান করো, লুকচি সনাইয়ে উপস্থিত সময়ে যেখানে আমি পড়াই কোরআন, এক নম্বর মসজিদের খাদিম, খাদিম বলতে আপনার কি বলেন, শুধু ওই দুয়া মুছা নয়, সবার আগে মসজিদে সুবহানাল্লাহ, সত্য বললাম না মিথ্যা, মুয়াজ্জিন নাই হাদা সে মুয়াজ্জিন, ইমাম নাই কোন সময় হাদা নাই, তো সে যদি কেউ ভালো হয় তাহলে ওকে সামনে দে। আরেকটা জিনিস আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ, বেদাতি হলে বলো উস্তাদ ওকে দিই না আমি, হ্যাঁ ঠিক আছে বেদাতিকে দিবে না, হাফিজুল কোরআন হলেও দিবে না কারণ সে বেদাতি, সে বলে ওকে দিই না, জাজাহুল্লাহ খের, সে আমাকে বলেছে ও দিয়ে দিয়েছে দোস্ত জীবনে দেখিনি ওকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাহলে এই যে নামাজ এবারে যদি দিয়ে দিয়ে পড়ে নেয় কেন পড়লো বলেন তো, বলেন কেন, হজের জন্য, এটা কি আল্লাহর উদ্দেশ্য হয়েছে, হয়তো কি বলতে পারে না তা হস্তাও তো আল্লাহ, তাইলে ওইসান মুশকিল, যে ব্যক্তি নমাজ না পড়ে হজে যায় এটা কিসের হজ, আবার যদি তুমি হজ করে নাও হজ করেও আগের মতো, এবারে বললাম আচ্ছা মাফি মুশকিলা মিথ্যা বিত্তা বলে চলে গেছে তাই না, ওখানে গিয়ে যদি বলা করে তোবা করে না তাহলে আল্লাহ মাফ করে দিবি ইনশাআল্লাহ তারা, কারণ আমাদের কাছে না তো এটা কার কাছে, কিন্তু আমরা সতর্ক করার মালিক, সতর্ক করার এখতিয়ার বা অধিকার রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, আমরা সতর্ক করব, কিন্তু মাফ করা না করে এটা আমাদের কাজ না, এটা কার কাজ, আল্লাহর কাজ, তুমি গেছো ওখানে গিয়ে আল্লাহ আর গুনাহ করবো না আর নামাজ ছাড়বো না, ও আল্লাহ মিথ্যা বলে এসে গেছি, আল্লাহ তুমি আমাকে এখন থেকে আর কখনো নামাজ যেন আমরা না ছাড়ি, আল্লাহ না ছাড়ি সেই তৌফিক দিও, যদি এরকম ভালো করে আল্লাহর কাছে বলে তাহলে আল্লাহ কবুল করবে কিনা ইনশাআল্লাহ, কিন্তু তোমার নিয়তি করবো তো দোয়া করবে কিরকম এরকম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা, ঠিক আছে কার উদ্দেশ্যে সালাত, আচ্ছা আপনি বলবেন না ওখানে যদি নামাজ পড়ে তাহলে ও মাঝে মধ্যে যাকাত দিয়ে আমাকেও দিবে, কি ফায়দা, আর না হয় মাঝে মধ্যে কি নামাজ পড়লে যাকাত না ও মাঝে মধ্যে বকশিস দে আমাকে দিবে, তো এটা আল্লাহর জন্য হলো, ফাসাল্লি লিরাব্বিকা, মন রাখবেন বড় দেখবেন রব্বুল আলামিন তার নির্ধন ভাণ্ডার থেকে আপনাকে দিবে ইনশাআল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা, এরপরে ওয়ান হা কুরবানি কর আল্লাহর পথে, কার উদ্দেশ্যে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ, আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাহলে আমি সালাত কার জন্য পড়ব, কোরবানি কার জন্য করব, যে কোনো ইবাদত কার জন্য করব, সবই আল্লাহর জন্য, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, এবার আপনি কোরবানি করলেন বলেন গত বছর দিয়ে অল্প, হ্যাঁ এক বকরি দিয়ে দিয়েছি এখন কিন্তু সাত বকরি দেব তাই না, অথবা বলে না আমি আমাদের দেশে উট নাই পশ্চিমবঙ্গে ইন্ডিয়ায় উট নাই, একটা কথা বললাম বাংলাদেশে উট নাই বলছে ও রাজস্থান থেকে নিয়ে আসবো, আচ্ছা ও তো পশ্চিমবঙ্গের ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমি মুশকিল আছে, কিন্তু বাংলাদেশ নাই উট আমি পাকিস্তান থেকে নিয়ে আসবো বা রাজস্থান থেকে পয়সা কত লাগবে, এরকম করে কিনা আছে বাংলাদেশে, বাবা রে বাবা বড় ধনী যারা, আল্লাহ জানে ওদের নিয়ত কি আমি জানি না, হয়তো নিয়ত ভালো হতে পারে, হয়তো মনে চাই যে খালাস একবার, হ্যাঁ কিন্তু যদি নিয়ত হয় গড়বড় উঠ বলবে অমুক উঠ দিয়েছে এইবার, ঠিক না অমুক এইবার যে গরুটি দিল তার দাম হচ্ছে ১,২৫,০০০ টাকা, বাবারে বাবারে কি আছে কিনা লক্ষাধিক আছে কিনা, আপনারা জানেন এটা তখন ব্যাপার না, এটা বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য গরিব হলো দেখবেন ওখানে যান গিয়ে দেখুন কি অবস্থা, ধনীরা কি করে আপনি ব্যাংকে যাবেন দেখবেন কি অবস্থা, কিন্তু গরিবদেরকে কি দে যদি দিয়ে দেয় জাকাতের টাকা আবার খুঁটা দে, খবরদার খুঁটা দিবেন না সব নষ্ট হয়ে যাবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেখাবার জন্য না আল্লাহর সন্তুষ্টি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেন তাহলে এটা আল্লাহ আল্লাহ কবুল করবেন, আর যদি আল্লাহর সন্তুষ্টি না হয় সব মহলে ইজ্জত বাড়াবার জন্য তাহলে কবুল হবে, এরপর বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় শানি বলতে দুশ্মন শত্রু, তোমার দুশ্মনী আবতর, লেজ কাটা। আরবিতে বাকরা বলা হয়, ওই লেজ কাটা, লেজ কাটা সাপকে বলে বাকরা। লেজ কাটা সাপকে কি বলে? আবতর, লেজ কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমার দুশ্মনী লেজ কাটা। কেন? এই আগে বলেছিলাম এই আয়াতের, এই সূরা নাজিল হওয়ার একটি কারণ শুনেছেন, আর এই হচ্ছে আরেকটা। সাধারণত উলামা পেশ করেন, ইন্না শানিআকা হুয়াল আবতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান সকলেই মারা গেছে, তাই না? মক্কী জিন্দেগীতে যখন কাসিম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তখন মক্কার মুশরিক কুরাইশরা বলল, ওকে ছেড়ে দাও, ও আটকুনা মানুষ, ওর বাচ্চা বাচ্চা চাচ্চা যা আছে ছেলে সন্তান সব মারা যাচ্ছে, বুঝতে পারছেন তো, সব মারা গেছে আর কি চিন্তা, ও বস কিছুদিন এরকম এরকম বক বক করবে, তারপর আর কিছু নেই, এরকম কিছু মানুষ বলে কিনা? আপনি নিয়ত যদি খালিস ভাবে করেন, হ্যাঁ, তাহলে আপনার এই আমল জিন্দা থাকবে ইনশাআল্লাহ। কোন কোন মানুষ আছে এরকম বলে, এই আলিমটা মারা গেছে, ওইটা ছিল মনে করো সলাফি, হ্যাঁ, অথবা আলী হাদিস আলিম, ও খালাস এখন আর নাই। তুমি কি এরকম মনে করো? যদি তুমি এই আমল করে থাকো, এই আলিম যদি খালিস লিওয়াজহিল্লাহ করে থাকে, উপস্থিত সময়ে এই এলাকায় কেউ নাই কোরআন এবং সুন্নাহর অনুসারী, এক জমানা আসবে পাঁচ বছর, এক বছর, দশ বছর, বিশ বছর পরে এই এলাকা গোটা এলাকায় হয়তো কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে আসলেন মদিনায়, কয়জন লোক মক্কার অধিবাসী মুসলমান ছিল, ঠিক না? আর যারা ছিলেন সবাই তো মদিনায় চলে এসেছেন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে? রব্বুল আলামিন অল্প দিনের ভিতরেই, আট বছরের ভিতরেই, হিজরতের অষ্টম সনে যখন মক্কা বিজয় হলো, তখন সমস্ত মক্কাবাসীরা ইসলাম কবুল করে নিল, সুবহানাল্লাহ। তাই তুমি বলো না যদি কোনো একটা আলিম চলে যায়, হ্যাঁ হয়েছে। আমি এখানে আমি আমার কথাই বলি, এখানে অনেকদিন যাবত আছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আল্লাহ শুকর, জানি না আর কতদিন থাকবো না থাকবো, ওটা আমার কাছে না। আচ্ছা অন্যদিকে উপরে থাকবো না নিচে থাকবো কে জানে? আমরা জানি কোন সময় কার মৌত আসবে কেনা, কিন্তু এত সত্য কিছু কিছু দুশ্মন অবশ্যই থাকতে পারে, এখানে থাকতে পারে কিনা, কোরআন সুন্নার বিরোধী থাকতে পারে। যদি বলে আমি চলে যাই তো আর ভালো, আমি ছুটে গেলে ভালো, দর্শা কম হবে, একটা কথা বললাম। কিন্তু রব্বুল আলামিন তো এরকম না, তিনি তার সুন্নত জিন্দা রাখবেন ইনশা আল্লাহ তাআলা। এই সেন্টার যদি থাকে, সেন্টারে গড়বড় থাকলে ওটা দূর করে দিবে, এখানে আরো লোক আসবে, আর এখানে আলহামদুলিল্লাহ এই সেন্টারে আসে কত লোক উপকৃত হচ্ছে। আমার বাংলা দর্শগুলি বেশিরভাগ ছাত্রদের মাধ্যমে সম্পাদিত হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কয়জনকে নিয়ে আসি, কে নিয়ে আসে আপনাদেরকে? আল্লাহ নিয়ে আসেন। কার মাধ্যমে আপনাদের পর্যন্ত দাওয়াত পৌঁছাচ্ছে? ছাত্রদের মাধ্যমে। আমি বলি এখানে ঘোষণা দিই আর ওরা বাস্তবায়ন করে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে নেক বদলা দিন, আমাদের সকলকে নেক বদলা দিন। আচ্ছা মক্কার মুশরিকরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান মারা গেছে, ও আর মামি মুশকিলা খালি, ওকে নিয়ে আর চিন্তা ভাবনা করতে নেই। রব্বুল আলামিন বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আজকুরা বালেজ কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দুশমন যারা আছে উপরে উপস্থিত সময়ে, ওরাই হচ্ছে রেজ কাটা। তাই দেখুন কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকছে, থাকবে, থাকবে কিনা? কিয়ামতের পরেও থাকবে, সুবহানাল্লাহ। তাই আবু জাহেলের নাম আছে, আবু লাহাবের নাম আছে, আরো যেসব মুশরিকরা বড় বড় শয়তানি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল মদিনায় আসার পরে, সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তার কোন নাম আছে? আবু লাহাবকে তো এখন পর্যন্ত আমরা সব সময় তাব্বাত ইয়াদা আবি লাহাব ও তাব্বা বলে থাকি, আল্লাহ বলি আল্লাহ ওকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই সূরা পাঠ করতে থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলেই আমরা মুসলমানরা কত কোটি মুসলমান দেখো, সুবহানাল্লাহ। এমনকি যারা অমুসলিম যারা বুঝে, ওরা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করে, করে কিনা? যারা অমুসলিম বুঝে কিন্তু ওই আমার দেশের ব্লগার, কথিত নাস্তিক ব্লগার, ওদের কথা বাদ দিন, হাযা মুনাফিক শয়তান খবীস। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দেয় না, ওরা মানুষই না, গাজা থেকে আরো খারাপ এইসব নাস্তিকরা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আপনার একমত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে ওরা মুসলমান না কাফের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বিদ্রুপ করে ওরা গাজা থেকেও খারাপ, শুয়োর থেকেও খারাপ, শুকরের বাচ্চা থেকেও খারাপ। সত্য না মিথ্যা? উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। কোরআন কারীমের দৃষ্টিতে রব্বুল আলামিন বলেছেন এরা চতুষ্পদ জন্তুর বন্ত, বরং এর থেকেও আরো নিকৃষ্ট। সমস্ত কাফেররা এই নিকৃষ্ট, কিন্তু এরা আরো নিকৃষ্ট, এদের কথা নাই। সাধারণত অনেক ইহুদি নাসারা রয়েছে, এমনকি আমি এখানে পেয়েছি কোন এক হিন্দু মুশরিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা নিবন্ধ লিখেছিল, সে বলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওই ব্যক্তি যে আরব ডেজার্টে জন্ম নিয়েছিল আর তার নাম হচ্ছে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ইন্ডিয়ান একটা হিন্দু ছিল, তার একটি একটা বই সংক্ষিপ্ত আকারে ওইটা আমি এখানেই পড়েছিলাম অনেক পূর্বে। সুবহানাল্লাহ! আর ওইসব নাস্তিকরা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, এরা হচ্ছে আল্লাহর নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমাদের দুশ্মন, ফেরেশতাদের দুশ্মন, যারা সাধারণত অমুসলিম কিন্তু ভালো এদেরও দুশ্মন, সমস্ত আম্বিয়া কেরামের ইহুমুসলামের দুশ্মন, মুসলমানদের তো দুশ্মনই, আল্লাহর সমস্ত নেকবান্দাদের দুশ্মন, এমনকি যারা কাফির স্বাধীন স্বাধীন মন সম্পন্ন এদেরও দুশ্মন হচ্ছে এইসব কাফেররা। ইন্না শানিআকা ওয়াল আবতার, এদের নাম নিশান থাকবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাড়বেই বাড়বে ইনশাআল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, রব বলেছেন আমি তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বুঝে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার তৌফিক দাও আর তার তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, বর্মার মুসলমানদের হেফাজত করো, আল্লাহ বর্মার মুসলমানদের হেফাজত করো, আল্লাহ বর্মার মুসলমানদের হেফাজত করো। যদি মুসলিম বাংলাদেশের মুসলমানদের যদি এরকম হয় উপস্থিত সময়ে, তাহলে বর্মার মুসলমানদের কি অবস্থা হচ্ছে? তাই সবাই দোয়া করবেন, এখনো তারা মজলুম, মজলুমের জুলুমের উপর জুলুম যেটা ওইটা হচ্ছে বর্তমানে ওখানে আমাদের আমার রাষ্ট্রের কাছেই। যদি আমরা প্রকৃত মুসলমান হতাম তাহলে তাদের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতাম আমরা, ঠিক না? ঠিক, আমি আর সেদিকে যাব না, না হলে এরকম কোন একটি ঘটনার কারণে জালিমের বিরুদ্ধে লড়াই করেছেন বলে তার প্রমাণ রয়েছে, মদিনাতে এরকম আছে, কিন্তু তুমি কোথায় মুসলমান? নাম হচ্ছে মুসলমান, কাজ কিন্তু মুসলমানের না। তাই মুসলমান হওয়ার চেষ্টা করি, অমুক আর তমুক বলব না, সবার আগে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, তোমার বিধান মানার জন্য তৌফিক দাও। তাই বিশেষ করে বর্মার মুসলমানদের জন্য আপনারা সেজদারত অবস্থায় দোয়া করবেন, দুই আদানের মাঝে দোয়া করবেন, তাহাজ্জুদের সময় দোয়া করবেন, ভুলবেন না। আপনি যদি বিপদে পড়েন শুধু সবসময় আল্লাহকে দেখেন, তাই না? এরা যে মুসলমান, তাদের যদি চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয় কি অবস্থা হবে? যদি মুসলমান হয় আর মুসলমান নাই কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين.